ঝড় তুল কালামি সঙ্গী আমি পেলেম কই, রুমালে নকশা হাজার প্রেমিক সাজার এলেম কই, ভূমিকার মুখ দেখো তাই স্বপ্ন কিনে আনো না, ভূমিকার মুখ দেখো তাই স্বপ্ন কিনে আনো না, তোমার ঘরে বসত করে কয়জন আমার জানো না, তোমার ঘরে বসত করে কয়জন, তোমার ঘরে বসত করে কয়জন আমার জানো না, তোমার ঘরে বসত করে কয়জন না। কেন পাও শাস্তি মিছে নিয়ম কানুন মানো না, কেন পাও শাস্তি মিছে নিয়ম কানুন মানো না, তোমার ঘরে বসত করে কয়জন আমার জানো না, তোমার ঘরে বসত করে কয়জন, তোমার ঘরে বসত করে কয়জন আমার জানো না, তোমার ঘরে বসত করে কয়জন না। আগরের দাগ থেকে চাই পালকে আকামন সন্ধে বেলা অকারণ কান্না খেলা কুয়াশা জাপতে ধরে আলোকে দু চোখের জানলা খোলা পর্দা কেন টানো না, দু চোখের জানলা খোলা পর্দা কেন টানো না, তোমার ঘরে বসত করে কয়জন আমার জানো না, তোমার ঘরে বসত করে কয়জন না, তোমার ঘরে বসত করে কয়জন আমার জানো না, তোমার ঘরে বসত করে কয়জন না।